السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وقال النبي صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشرة قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء رواه البخاري সম্মানিত উপস্থিতি যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা বর্তমান যে মাসে অবস্থান করছি সে মাসটি হচ্ছে আরবি বছরের শেষ মাস জিলহজ মাস। আল্লাহ রব্বুল আলামিন মানুষের বেশি বেশি বেনিফিট অর্জনের জন্য মাঝে মধ্যে কিছু সময় দিয়ে থাকেন, যে সময়ে বান্দারা ইবাদত করলে নর্মাল গতির চাইতে বেশি ফজিলত লাভ করতে পারে। তার মধ্যে গত দুই মাস আগে যে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে পবিত্র রমজান, সেটা ছিল সর্বোত্তম মাস মানুষের ফজিলত হাসিলের জন্য। এরপরে বর্তমান যে মাস জিলহজ মাস শুরু হয়েছে, এ মাসও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ফজিলতের জন্য, উপকারের জন্য বেশ কিছু আমল রেখেছেন, যা করলে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হন, যা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অতি প্রিয়। যে দুটি আয়াত পড়েছি ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করেন এবং দশ রাত্রির কসম করেন। দশ রাত্রি বলতে কোন রাত্রি, কোন দশ রাত্রি, এই মর্মে মুফাসসিরগণ বলেছেন সেই দশ রাত্রি হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ রাত্রি, অর্থাৎ প্রথম দশ দিন। এই জিলহজ মাসের প্রথম দশ দিনে অনেক কিছু করণীয় রয়েছে মুসলিমদের জন্য। আমি ছোট ছোট দু একটি পয়েন্ট উল্লেখ করতে চাই, যা করলে মুসলিমগণ নিজের ব্যক্তি জীবনে উপকৃত হতে পারবেন। প্রথমত, এই দশ দিনকে আমরা যদি খেয়াল করে দেখি তাহলে একটি হাদিস দেখতে পাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালু আইয়ামু হাযিহি দুনিয়া আইয়ামু তিসআ, এই দুনিয়াতে উত্তম দিন এর মধ্যে এই জিলহজ মাসের প্রথম দশ নয় দিন হচ্ছে উত্তম দিন। কেন উত্তম দিন? হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ এই প্রথম নয় দিন পর্যন্ত ধারাবাহিকভাবে রোজা রাখতেন, তারই সুন্নাতের অনুসরণ কল্পে আমরাও প্রথম নয় দিন ধারাবাহিকভাবে রোজা রাখতে পারি। যদি তা সম্ভব না হয় মাঝে মধ্যে দু একটি বাদ দিয়ে রোজা রাখতে পারি, অথবা একটি বাদ দিয়ে আরেকটি রাখতে পারি, অথবা এই নয় দিনের মধ্যে যে সোমবার এবং বৃহস্পতিবার আসবে সেই সোমবার ও বৃহস্পতিবারের রোজা রাখতে পারি, তাহলে দুটি ফজিলত লাভ করতে পারবো। এই নয় দিনের যে ফজিলত সেটাও লাভ করতে পারবো এবং সোমবার ও বৃহস্পতিবারের রোজার যে ফজিলত সেটিও লাভ করতে পারবো ইনশাআল্লাহ। অতএব প্রথমত, এই দশ দিনের মধ্যে রয়েছে সিয়াম, এগুলি নফল সিয়াম। নফল সিয়ামের মধ্যে এই দশ দিনের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য সিয়াম হচ্ছে সারা বিশ্বের মুসলমানদের জন্য ইয়ৌমে আরাফা, আরাফার দিনে, হজ্জের দিনে, যারা হজি হাজি সাহেবগণ হজে গিয়েছেন তারা ব্যতীত যারা হজ্জের বাইরে রয়েছেন তারা এ দিনে রোজা রাখবেন, এ দিনে রোজা রাখবেন। এই রোজা সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফফিরা সানাতাল লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল লাতী বা'দাহু, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আরাফার দিনের সিয়ামের ফজিলত হচ্ছে বিগত এক বছর এবং আগামী এক বছরের গোনা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, সুবহানাল্লাহ বিহামদিহি। তবে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে গোনাগুলি মাফ করবেন সেগুলি কখনোই কবিরা গোনা নয়, বরং সগিরা গোনা। কবিরা গোনাহের জন্য স্পেশালি তওবা করা প্রয়োজন। তওবার শর্তাবলী বজায় রেখে যদি কেউ কবিরা গোনাহের জন্য খাস করে তওবা করি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন এবং কবিরা গোনাহও মাফ করবেন। তবে সগিরা গোনাহ থেকে আমরা মনে করতে পারি, তুচ্ছ মনে করতে পারি যে সগিরা গোনাহ মাফের জন্য এত প্রয়োজন কি, না, প্রতি মুহূর্তে আমাদের যে গোনাহ হচ্ছে গোনাহ থেকে আমরা মুক্ত নই। অতএব এই গোনাহের কারণে আমরা বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করব। সুতরাং গোনাহ মাপের একটা সহজ এবং মক্ষম উপায় হচ্ছে জিলহজ মাসের আরাফার দিনে রোজা রাখা। এরপরেও সিয়াম গেল, এরপরে আরেকটি ইবাদতের কথা হাদিসে এসেছে, সহি মুসলিমের হাদিস, ইদা দখল আল আশরু ওয়া আরাদা বা'দুকুম আন ইউযাহি ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইয়্যা। যখন এই জিলহজ মাসের চন্দ্র উদিত হবে, অর্থাৎ দশ দিন শুরু হবে, তখন থেকে যারা তোমাদের মধ্যে কোরবানি করার ইচ্ছা পোষণ করে তারা যেন তার চুল এবং নখ না কাটে। এটা যদি চন্দ্র উদিত হওয়ার পর থেকে দশই জিলহাজ কোরবানির দিনে ঈদের সালাতের পরে কোরবানির উদ্দেশ্যে যদি কেউ এগুলি কর্তন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাই কোরবানির মতো ফজিলত লিখবেন, সুবহানাল্লাহ বিহামদিহি। অতএব ইখলাসের সাথে সুন্নাত পালনের উদ্দেশ্যে যদি আমরা কেউ এই চন্দ্র উদিত হওয়ার পর থেকে এগুলিকে বর্জন করি, চুল এবং নখ না কাটি, এবং ঈদের দিনে কোরবানি করার পরে যদি আমরা এগুলি কাটি, তাহলে অবশ্যই আমরা এই ফজিলত লাভ করতে পারব। অনেক সময় অনেক ভাই এ মর্মে প্রশ্ন করে থাকেন আমাদের কাছে যে চুল দাড়ি কাটার কথা নিষেধ করা হয়েছে এই কয়দিনে ফজিলতের জন্য, অতএব দাড়ি কাটা যাবে কি না বা দাড়ি সেভ করা যাবে কি না। এর জবাব হচ্ছে, দাড়ি কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, বরং বলেছেন চুল এবং নখ। সুতরাং চুল এবং নখ নর্মাল যে কাটার বিধান আছে সর্বোচ্চ ৪০ দিন, ৪০ দিনের ভেতরেই এগুলি কর্তন করতে হবে, কিন্তু যদি ৪০ দিন হয়ে যায় এর মধ্যেই, এই চন্দ্র উদিত হওয়ার মধ্যে, তবুও কর্তন করা যাবে না এই ফজিলত লাভের উদ্দেশ্যে। আর দাড়ির কথা কোনো অবস্থাতেই ছোটো করা যাবে না, কর্তন হালক করা যাবে না তথা সেভ করা যাবে না, দাড়ি সবসময় রাখতে হবে। এটা হচ্ছে মুসলিমদের একটি গুরুত্বপূর্ণ ফজিলতের বিষয়, গুরুত্বপূর্ণ শেয়ার, গুরুত্বপূর্ণ ধর্মীয় চিহ্ন, এবং বিধর্মীদের মধ্য থেকে ফরক করার একটি বাহ্যিক লক্ষণও বলে। সুতরাং দাড়ি কখনোই কামানো যাবে না, বরং দাড়ি সর্বাবস্থায় রাখতে হবে। এরপরে এই মাসের আরেকটি করণীয় হচ্ছে বিশেষ